राधे जय जय माधव दैते गोकुल तारुणी मंदला माहिते राधे जय जय माधव दैते দামোদার রাতি বর্দন বেশে হারি নিস্তুত বিন বিপিনেশে রাধে জয় জয় মাধব দৈতে শাবনু দাধি নবশশি লেখে লালিত সকি গুণ রণিত বিশাখে রাধে জয় জয় মাধব দৈতে করুণা করো মাই করুণা করিতে সনাখ সনাতন বর্ণিত ছনিতে রাধে জয় জয় মাধব দৈতে তারুণী মন্দালা মাহিতে গোকুল তারুণী মন্দালা মাহিতে রাধে জয় জয় মাধব দৈতে Mama.